السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوه انكاثا. গহনে ভুবনে আল্লাহর জন্য মহান আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন সেই দৃশ্য, আমাদের জন্য সৃষ্টি করেছেন বর্ষা, আমাদের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের মৌসুম, বিশাল মৌসুম রমাদান সৃষ্টি করেছেন বা ইতিবদ্ধ করেছেন হজের মৌসুম, জিলহজ যা আগামীতে আসছে। এইভাবে একটার পর একটা ইবাদতের মাস যা সর্ব বছরে পরিক্রমণ হয়ে থাকে, তার মানে রোজার মাস সারা বছরে সারা সর্ব বছরে কখনো শীতে হয়, কখনো বর্ষায় হয়, কখনো গ্রীষ্মে হয়, এটা আলাদা আলাদা ইচ্ছা, যাতে করে বান্দারা সমস্ত মাসেই বা সমস্ত মৌসুমেই ইবাদত করতে পারে এবং কোনো প্রকার তাদের ওজোর না থাকে। আমরা দীর্ঘ এক মাস ধরে আল্লাহর ইবাদত করলাম রমজানের রোজা পালন করে, এবং সেই মাসে মাশাআল্লাহ বহু মানুষের হৃদয় সিক্ত হয়েছে, ভিজে আছে, বহু মানুষের হৃদয় ব্যায়াম করে কোরআন করে এখন নিশ্চয়ই আবেগ আবৃত আছে। তারপর যে পেট্রোলের দরকার ছিল সেই পেট্রোল ভরে নিয়েছে 11 মাসের জন্য। অবশ্য অনেকে ভরে নিয়েছে এই আশায় যে টাকার পেট্রোলই লাগবে না, অতএব 11 মাস নামাজ না পড়লেও চলবে, নামাজ আদায় রমজান এলে তখন রোজা রাখবে আর নামাজ পড়বে। আর মাঝে মাঝে জুমা যদি না হয় একবার করে মুখখানা দেখিয়ে যাবে যথেষ্ট। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছেন যারা এই তাকওয়ার মাসকে তাকওয়া হিসাবে ব্যবহার করে, তাকওয়া সংগ্রহ করে এটাকে আগামী 1 বছরে অংশ নেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা কি জানেন যে আপনার নেক আমল যে আমলটা আপনি করবেন তা কবুল হয়েছে? এর কোনো দলিল প্রমাণ আপনার কাছে আছে কি যে আপনার আমলটা কবুল হয়েছে? যদি আপনি জানতে চান যে আপনার রোজা কবুল হয়েছে, তাহলে আপনি রোজার পরে আপনার আমল কি আমল লক্ষ্য করুন, রোজার পরে কি আপনার আমল বেড়েছে, রোজার পরে কি আপনি ভালো হতে পেরেছেন, রোজার পরে কি আপনার মনের পূর্ণতা ভালোর দিকে সব কাজের দিকে গেছে, কি অগ্রসর হয়েছে, কিছু অগ্রগতি হয়েছে, তাহলে আপনার রোজা কবুল হয়েছে। ফেতরের সময় ফেতর মানে কি ইফতারের সময়, আর ফেতর মানে হচ্ছে ঈদের ফিতর বললেন, তো ঈদের ফিতরের সময় খুশি আমরা পালন করলাম, এই খুশি যে পালন করলাম তা কিসের জন্য খুশি? যে যা বোঝা রাখতে হবে না তার জন্য খুশি, নাকি এক মাস রোজা রেখে আমরা যে সন্তুষ্ট করতে পারলাম তার জন্য খুশি? আচ্ছা বলুন দেখি, আপনি দেখবেন আপনার জীবনে সংসার জীবনে আপনার বাড়িতে মেহমান আছে, সেই মেহমান অযাচিত মেহমান, অযাচিত মানে পছন্দ করেন, মনে করেন আপনি নামাজি মানুষ, সে মেয়ে নামাজি, আপনি একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, সে যদি সিগারেট খায়, এখন এমন মেহমান যদি সালা হয় বড় কুটুম হয় না, তাই না? সালা সরকম দিকে হয় বেনামাজি কিংবা বিদেশি গেট খায়, তো তাকে আপনি দূর দূর করতে পারবেন যে মেহমান বলে তাকে গ্রহণ করবেন না, করবেন না, করতে পারবেন, কিন্তু মন কি বলবে? কখন যায় কখন যায়, কখন যায় তখন ভালো, গেলি ভালো, তাই না? মজা আছে তো মেহমান অনভিপ্রেত, মানে তাকে দাওয়াত দেওয়া বা সে এসে আমার সংসারে থাকুক, আমার সাথে খাওয়া দাওয়া করা বসা করুক, সেই মেহমান বাড়িতে এলে সে যখন চলে যাবো বলে তখন আপনার মন ব্যথা হয়, ব্যথিত হয়, নানা হয়, আর কদিন থাকবো, আর কদিন থাকবো, আর কদিন থাকবো, এরকম মেহমান আছে। রমজান আপনার কাছে কোন শ্রেণীর মেহমান ছিল? রমজান আপনার কাছে কোন শ্রেণীর মেহমান ছিল আপনি বিচার করে দেখুন, তাহলে আপনি আপনার ইমানের পরিচয় পাবেন। এখন যারা সিগারেট খায় তাদের কাছে কোন জায়গায় কখন আপনার পাতার বাদাম দূর হয়, বিশাল কষ্ট, তাদের পেট ফেপে দেয় জানা যায় না, 16 ঘন্টা 17 ঘন্টা চাকরিখানি করা না, এমন বহু মানুষ আছে অবশ্য তাদের যারা কাজ করে তাদের জন্য ভারী, তবুও অযাচিত মেহমানের মতো অসন্তুষ্ট হয় না, আপদ বিদায় হোক আপদ বিদায় হোক, মনের ভিতরে এমনটা থাকে না, যেহেতু মহব্বত আছে ভালোবাসা আছে, যাকে ভালোবাসি সে কষ্ট দিলেও তার ভালোবাসায় এক প্রকার আনন্দ আছে, যদিও কষ্টদায়ক আনন্দ, কিন্তু আপনি তাকে ভালোবাসেন না এইরকম মনে করতে পারেন না, এরকম আচরণ প্রদর্শন করতে পারেন না। যাক আজকে রমজানের পরে বলে রমজানের কিছু শিক্ষা এবং রমজানের পরে কি করা দরকার সেই নিয়ে দুটো কথা আপনাদের কাছে বলব। সবাই জানে যে রমজান মাস প্রত্যেক মুসলিমের জন্য এমন এক শিক্ষালয় বিদ্যালয় যেখান থেকে মানুষ গ্রহণ করে বহু শিক্ষা, অনেক অনেক উপদেশ। এই রমজান, এই রমজান মাসে মুসলিম সৎকর্ম করে, নেক আমল করে, তাতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকার উপর নিজেকে প্রশিক্ষণ ও দৃঢ় থাকে। রমজানে যেমন নেক আমল করা হয়, এই এটা করিস না, রোজা রেখেছিস, এই রোজা রেখে এটা করছিস, এই মসজিদের ভিতরে এটা করছিস, তার মানে কি যে এটা এই সময়ে এই জায়গাতে করা অনুচিত, ঠিক অন্য মাসেও যেন এটা আমি করতে পারি, তখন কি হবে? এখন যদি মনে করুন একটা লোক দাঁড়িয়ে রেখে একটা কাজ করে খারাপ কাজ, আর একটা লোক দাঁড়িয়ে না রেখে খারাপ কাজটা করে একই কাজ, তো কার জন্য বেশি অসহনীয় হবে? যে দাঁড়িয়ে রেখে, হ্যাঁ রেখে দাঁড়িয়ে রেখে এই কাজটা করছে, দাঁড়িয়ে রেখে মিথ্যা বলছে, দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে না রাখলে কি মিথ্যা বলা যায় না, কিন্তু দাঁড়িয়ে রেখে মিথ্যা বললে বেশি খারাপ লাগে, বেশি অসহনীয় হয়, তার মানে তুমি আল্লাহকে এতটা মানুষ তুমি দাঁড়িয়ে রেখেছো, আমি মিথ্যা কথা বলছো, আমি না হয় দাঁড়িয়ে রাখিনি, তোমার জন্য যায় না, তবুও ততটা অসহনীয় নয় যতটা দাঁড়িয়ে বলার জন্য। একজন জাহেল যদি খারাপ কাজ করে, একজন আলেম যদি খারাপ কাজ করে, তো নিশ্চয় আলেমের জন্য বেশি অশোভনীয়। অতএব রমজান মাস, রমজান মাসে যে ট্রেনিংটা ফেলে যে ভালো কাজ করতে হয়, এসে খারাপ কাজ করতে হয় না, সেই ক্রেডিটটা ক্রেডিট নেওয়া মানে হচ্ছে সে অভ্যাসটা থাকবে, অভ্যাস করে নেওয়া যে বাকি 11 মাসেও আমি ভালো কাজ করবো। এই মূল্যবান দিনগুলো থেকে প্রাপ্ত কিছু শিক্ষা প্রসঙ্গে আপনাকে অবহিত করার উদ্দেশ্যে আজকে এই জমায়েত করেছি। তবে এর শুরুতে আপনার জন্য সেই দোয়া ও প্রার্থনা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাগণ একে অপরকে বলতেন, দোয়া করতেন ঈদের পরে রোজার পরে তো অপরকে কি বলে তাহাব্বাদাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমি আপনাদেরকে বলি তাহাব্বাদাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অনেকে বলে ঈদ মোবারক, ঈদ সাইদ, এগুলো বলা বিদআত। এক শ্রেণীর মানুষ আছে, জানি না তারা আলেম না কি, তারা এই সময় ফতোয়া দিচ্ছে। আলেম হোক, অনেকে আলেম শুনেছি, আলেম হোক বলছে যে ঈদ মোবারক বলা বিদআত, 50 বছর আগে ছিল না, বা ঈদ সাইদ বলা বিদআত। এগুলো শরীয়তের পরিভাষা নয়, কি আমানিল্লাহ বলা বিদআত। তাহলে আপনি জানছেন ভাই সহি সালামকে যে ওইটা বিদআত, তাই না? যাচ্ছেন মক্কা যাচ্ছেন, আশা ভাই সহি সালামতে যাবেন, একটা দোয়া দেওয়া নিজের ভাষায় এটাকে বিদআত, তাদের মতে এটা বিদআত। কি বলতে হবে, সুন্নাতে যে দোয়া আছে তাই বলতে হবে, আর যদি না জানে সে দোয়া তাহলে চুপ থাক, নিজের ভাষায় বলা যাবে। কি আমানিল্লাহ তখন বলতে যখন কে যাচ্ছে সকলে আল্লাহ নিরাপত্তায় যে, ঠিক কিনা? তো ওলামা ইকরাম বলছেন যে যে ভাষায় ঈদ মোবারক জানানো যায়, ঈদকে ঈদের খুশি বা ঈদের শুভেচ্ছা জানানো যায়, সেই ভাষায় সে ভাষা হচ্ছে সৌদি সংস্কৃতি বলে আপনার শরীয়ত বিরোধী না, হয়তো বলা যাবে যে ঈদ মোবারক, ঈদ সাইদ, মেলা ঈদ বলে না। এখানে বিভিন্ন রকম দোয়া আছে, একে অপরকে দিয়ে থাকে, দোয়া বিনিময় করে থাকে। কিন্তু সাহাবাদের সুন্নত হিসাবে যে দোয়া সেটা কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বেশ, শিক্ষাগুলো কি? এক প্রথম শিক্ষা হল শতক মাসের গুরু এক আল্লাহ, তাকে রমজানের প্রতিপালক প্রভু আল্লাহ, আর সওয়ালের প্রভু আল্লাহ নয়। রমজানে আল্লাহকে ভয় করলে সওয়ালের ভয় করতে হবে না, রমজানে খারাপ কাজ থেকে দূরে থাকলেন সওয়াল সিলফা সিলফা মহারাম সাফা রবি থাকতে হবে না। যিনি রমজানের প্রভু তিনি বাকি 11 মাসের প্রভু। কিছু কিছু ওলামা বলেছেন বিসাল কওমু লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা বিরমাদান, নির্দিষ্ট সেই জাতি, নির্দিষ্ট সেই সম্প্রদায় যে তার প্রতিপালককে কেবল রমজান মাসে চেনে, রমজান ছাড়া অন্য মাসে চেনে না, রমজান ছাড়া অন্য মাসে তার খায়াত করে না, রমজান ছাড়া অন্য মাসে নামাজ পড়ে না, রমজান ছাড়া অন্য মাসে কোরআন পড়ে না। এখন পার্থক্য আছে, নামাজ পড়ে না। যদি কেউ রমজান মাসে নামাজ পড়ে রোজা রাখে আর সারা 11 মাস নামাজ না পড়ে, তার রোজা কবুল হবে? তার রোজা কবুল হবে, নামাজ কবুল হবে? পরিপূর্ণ রূপে টায়ারের হাওয়া ধরে রাখা এই জিনিসটা মানে তার একটা কিন্তু দিয়া এই জিনিসটা নেই আপনার এই লক্ষ টাকা দামের গাড়ি লক্ষ না কয়েক লক্ষ প্রায় পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি আছে সেই গাড়ি আপনার চলবে সচল টাকা চলবে পঞ্চাশ লাখ টাকা আটকে থাকবে একটা বা দুটা টাকা চলবে এমন জিনিস যে আপনি যদি পাঁচ চক্রের নামাজের মধ্যে সামান্য শৈতন্য প্রদর্শন করেন আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে এই জন্য তওবা করা উচিত যারা রমজানের আগে নামাজ পড়তেন না রমজান এলো রোজা রাখলেন এবং তার সাথে নামাজ শুরু করেছেন এখন নামাজ চালিয়ে যান আর নামাজ ত্যাগ করবেন না নামাজ ছাড়বেন না নামাজ ছাড়া উপায় নেই নামাজ হচ্ছে দিনের খুঁটি নামাজ হচ্ছে প্রথম হিসাব আর নামাজ ছাড়বেন না আবার রমজান আসছে রোজা রাখবেন আবার রমজান আসছে নামাজ করবেন ইনশাআল্লাহ আপনার তালা আল্লাহ আল্লাহ তালা কবুল করবেন ধৈর্য হলো বেহেস্তকামী পরেশগার মুসলিমদের সম্পূর্ণ পাথেও ধৈর্য যায় আমাদের ভাইরা বলেন ধৈর্য হচ্ছে চার নম্বর দেয়া ধৈর্য হচ্ছে চার নম্বর দেয়া গাড়ি দেয়া আছে না তার দেয়া সেরে দেয়া চার নম্বর হচ্ছে গাড়ি দেয়া এক নম্বর দেয়াটা কি গাড়ির এক নম্বর দেয়া কি এলেন শিক্ষা করা দু নম্বর দেয়া কি আমল করা সেই অনুযায়ী আমল করা তিন নম্বর দিয়ে রাখা কি সেটা শিখলেন আমল করলেন তার যথেষ্ট না প্রচার করতে হবে অপূর্ব শিক্ষাটা হবে তিন নম্বর দিয়ে এবার চার নম্বর দিয়ে হচ্ছে সেটা বললাম ধৈর্য ধৈর্য ছাড়া না আপনি ইলেম শিখতে পারবেন বড় ব্যাপার নেই ধৈর্য ছাড়া ইলেম শিখতে পারবেনই না মাদ্রাসায় গিয়ে হোক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হোক অথবা যেখানে শিক্ষা আছে যেখানে জলসাধারণ সহায় যেখানে শিক্ষার ব্যবস্থা আছে আমাদের মাত্র দাওয়াতে কত লোক আসে শিক্ষা করতে অধৈর্য হয়ে আসে না কারণে আসতে বিভিন্ন ওজন ধৈর্য চাই ইলেম শিখতে ধৈর্য চাই আমল করতে ধৈর্য চাই এবং দাওয়াত ও তাবলীগের কাজে ধৈর্য চাই চার নম্বর দিয়া রোজার মাস আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয় কিভাবে ঠান্ডা পানি এই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি এই ঠান্ডা পানি রাখা আছে সামনে প্রচন্ড পিয়াস লেগেছে বালাদিয়ার লোক রাস্তায় রাস্তায় কাজ করে এত ক্লান্ত শ্রান্ত বিপাসিত ঠান্ডা পানি আর জামাই হয়ে যাচ্ছে বুকে রাখছে কখনো কুল্লি করছে কখনো মাথায় দিচ্ছে আইসক্রিম দিচ্ছে বরফ দিচ্ছে কিন্তু খেতে পারছে না কত বড় ধৈর্য দরকার বিশাল ধৈর্যের দরকার বিশাল ধৈর্যের দরকার সুতরাং এই ধৈর্যশীলতা এই সহনশীলতা আমাদেরকে ট্রেনিং দেয় রমজানে এই আল্লাহ সুপত্রের উপরে এই ট্রেনিং আমরা নিয়েছি সুতরাং বারো মাস এই অভ্যাস আমরা বজায় রাখবো যে আল্লাহ ইবাদতের কাজে আমরা ধৈর্য সবসময় আমাদের সামনে চার নম্বর গিয়ার হিসেবে রাখবো যে যাতে করে কোনো ব্যাপারে অধৈর্য না হয়ে যায় কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা আপনার কাছে ঘুষ এসেছে ধৈর্য চাই না চাই না লোভ সম্বরণ করতে হবে এই সময়ে লোভে লোককে সম্বরণ করে ধৈর্য ধরতে হবে ব্যাংকে টাকা রেখেছিলেন লক্ষ লক্ষ টাকা সুদ এসেছে সুদ ছাড়তে পারবে লোভ সম্বরণ করতে হবে এমন এক পর্যায়ে গেছেন যে পর্যায়ে গিয়ে এমন এক মহিলার সাথে আপনার নির্জলতা অবলম্বন হয়েছে বা নির্জলতা হয়েছে যেখানে সমস্ত সুযোগ বর্তমান আছে অথচ সেখানে আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এইভাবে ঘুম ঘুম একটা লক্ষণীয় জিনিস ঘুম ছাড়তে পারছেন না একদম ঘুম ছেড়ে উঠে ফজরের নামাজ পড়া আল্লাহ কঠিন পাচ্ছেন না অনেক ভাই প্রশ্ন করেন যে আমার রাত্রে ডিউটি দিনে ঘুমাতে হয় এখন যদি জোহরের নামাজ পড়তে উঠি ঘুমের দৃষ্টা আসরের নামাজ পড়তে উঠি ঘুমের দৃষ্টা এই জন্য আমি মাগরিবের আগে উঠে জোহর আসর মাগরিব পড়ি সমস্যা আছে না নেই আসেন আল্লাহ বলেন আপনি বাদশাহ ভাই কিছু বলেন সমস্যা আছে না নেই নামাজ হবে না আমার রাতে ডিউটি হুজুর পাই না, ঘুমাতে পারি না। এখন যদি আমি জোহরের নামাজ পড়তে উঠি তো গেল, আমার এক ঘন্টা ঘুম আসবে না। আসরের নামাজ পড়তে উঠি তো গেল, অনেক সময় ঘুমই আসবে না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমার রাতে ডিউটি। এই জন্য আমি তিনটে নামাজ মাগরিবের আগে পড়ি। হবে না, হবে না, হবে না। আপনাকে এলার্ম দিয়ে জোহরের সময় জোহর করতে হবে, আসরের সময় জামাত সহকারে করতে হবে। এমনও মানুষ আছে আমাদেরকে, তাদেরকে কি বলি, ঘুমের না ওরা বলবো না যায় তো এই আছে ঘুম, মানে কি বলে ঘুমের একটা যে বিশেষ আমেজ তাদের মধ্যে আছে, উঠতে পারেন আলাদা কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সব আপনার স্ত্রী আছে জ্বালিয়ে দিতে পারে, আপনার ছেলে মেয়ে আছে জ্বালিয়ে দিতে পারে, আপনার অ্যালার্ম আছে আপনি লাগাতে পারেন, মাশাআল্লাহ মোবাইলের যুগে অ্যালার্ম কত রকমের অ্যালার্ম। হ্যাঁ, ধৈর্য হচ্ছে রমজান, রমজান হচ্ছে ধৈর্যের মাস, শিখতে হবে। প্রকাশ্য গোপন সকল কর্মে আল্লাহর প্রত্যক্ষ তীক্ষ্ণ দৃষ্টিকর কথা আপনাকে স্মরণে রাখতে হবে। এটা এমন এক মহান পর্যায়ে যাতে বোঝাদ পৌঁছে থাকে। ওই যে আমাদের দিনের ধাপ পাইটা, দিনের স্তর পাইটা, তালিকা তাকিকা না এসব না, এসব না, এসব কি কি, হ্যাঁ দিনের স্তর পাইটা, দিনের স্তর ওরা বলে শরীয়ত তরিকা হাকিকা বা ভর্তি, না ওটা না, ওটা ভর্তি মানা, ইমান ইসলাম ইহসান, এটি সব কিছু আছে এই স্তরে, সব কিছু আছে, ইমান ইসলাম ইহসান। ইমান কাকে বলে জানেন, তার ছটা রূপ, ইসলাম কাকে বলে জানেন, তার পাঁচটা রূপ, আর ইহসান কাকে বলে, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে সত্যি না, যেন যদি এটা মনে করতে না পারো তাহলে এটা অবশ্যই মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আল্লাহ আমাকে দেখছেন। রোজাতে আমরা অসব সময় পানি খেতে থাকি, খাওয়া মানে কেন, আল্লাহ মানা করেছে, খারাপ জিনিস টিভি খুললে নোংরা এসে বন্ধ কর, এই বাজনা করছে বন্ধ কর, কেন আল্লাহ না রোজা রেখেছে। এই যে সব সময়ে মানে এটা কেমন, যেমন ওই আমাদের আরবিতে বলে ক্যামেরা মুরাকাবা, ক্যামেরা মুরাকাবা, যারা বড় বড় দোকানে কাজ করেন, কি বলে শপিং মলে কাজ করেন, তাদের একটা মানে বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগানো, এটা কি বলে সিসিটিভি, তাই না, সিসি জায়গা সিসি ফুল ফর্ম কি জানে, সিসি এটা কি যেন বলে জানি না, সিসিটিভি মানে ক্যামেরা লাগানো থাকে কোনো কোনো দোকানে, যেমন হোসাইমে যাবেন দেখবেন সামনেই লেখা আছে যে ক্যামেরা দিয়ে এটা মোড়াকাবা করা আছে, কেন চুরি করার নিয়োগ করো না, কারণ তুমি চুরি করলে ক্যামেরাতে এই ক্যামেরা দিয়ে অনেক জায়গায় চোট ধরা হয়, তাই না। যখন আপনি মনে করবেন যে আমি এখানে বসে আছি, চারিদিকে ক্যামেরা লাগানো আছে আর সব কিছু রেকর্ড হচ্ছে, যা করবো তাই রেকর্ড হচ্ছে, আপনি কি এমন কোন আচরণ করতে পারবেন যে আচরণ আপনাকে ছোট করবে, পারবেন না কোনো মতই, পারবেন না। এই যে মোরাকাবা বলা হয়, মোরাকাবা এটাই হচ্ছে ইহসান, হচ্ছে মোরাকাবার পর্যায়ে, মোরাকাবা মানে কি সুতরাং বলে মোরাকাবা, ওরা ধ্যানে বসে, আপনার সবসময় ধ্যান, সবসময় আপনার ধ্যানে থাকবে, মনে থাকবে যে আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখছি, যদি মনে নাও করতে পারি তো আল্লাহ আমাকে দেখছেন, ক্যামেরা লাগানো আছে, আর এই ক্যামেরার ফুটেজ কবে প্রকাশ করা হবে, আমার মিসকাল যাররাতিন কতটা পরিমাণ ফুটেজ দেখবে, দাদা পরিমাণ, দাদা কাকে বলে, দাদা কাকে বলে, দাদা মানে ধুলি কণা, ধুলি করে, এখন যদি জানলা দিয়ে রোদ প্রবেশ করে দেখবেন সবসময় ধুলো উঠছে, তাই না? আমরা চোখে দেখতে পাই না, কিন্তু লাইট দিলে দেখা যায়। ওই একটা ধুলি, কতগুলো ধুলো উঠছে তার মধ্যে একটা ধুলির পরিমাণ যদি ভালো কাজ করো তাও সেই পুরুষের প্রতিতে দেখবে, আর খারাপ কাজ যদি ওই পরিমাণ ঘুরে যে দেখতে পাবে কালকে আর দেখবে। ওরা বাবা লাগানো আছে সিসিটিভি। তো রমজান মাসে আমরা একটু এরকমই দিনের রাতে বিশেষ করে আর রাতের রাতে রোজার সময় সময়ে খারাপ কাজ করতে হয় না, সময়ে খারাপ কিছু দেখতে হয় না, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা যেন সারা বছরে থাকে এটা আমরা শিক্ষা পেয়েছি। রমজানের পরেও নেক আমল একই নিয়মে নিয়ম নিষ্ঠ হয়ে লাগাতার সম্পাদন করতে হবে। আর রমজানে করলাম, বাকি মাসে করবো না। আমরা শুরুতে একটা আয়াত পড়েছিলাম, বলা থাকুন কেন্দ্রটি দেখা দাও দশলা হামি পাগে বউবাতি না খেয়া, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা কষ্ট করে কষ্ট করে একটা উল বনে উন্নত জানেন সুয়েটার তৈরি করে, আল্লাহ তাআলা কাউকে দিব্যাঙ্গ হওয়ার তৌফিক দিয়েছেন, কাউকে একবার ধরা তৌফিক দিয়েছেন, কেউ হাত খতম করেছে, কেউ যাই যতটা পড়েছে, আল্লাহ তালার কাছে এরা খুবই নৈকট্যপ্রাপ্ত বান্দা। যত নকল করবে তত আল্লাহ নৈকট্যপ্রাপ্ত হবে, সেটা যেন বজায় থাকে। কোরআন রমজান চলে গেল, কোরআন বন্ধ হয়ে গেল, সুন্দর করে কাপড়ে বেঁধে কিংবা গেলাম পুকুরে তাকে তুলে রাখলাম, এটা করবেন না। বিশেষ করে পুরুষদের জন্য সহজ, কিন্তু মহিলাদের জন্য কঠিন। সংসারের কাজ সেরে একটু কোরআন করবে এটা অবসর হয় না। ওরা বলে যে কি করব, রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, সারা জীবন একই সূত্রে বাঁধা, কখন আর কি করব কখন। মানে দেখি কি রাঁধবো, কি খেতে হবে, কি না নাচতে হবে, আবার রাধা শেষ হয়ে গেল, খাওয়া হয়ে গেল, দেখি আমার কি রাঁধবো, চিন্তা থাকে। এই জন্যে পড়াশোনার সুযোগ পাই না, কিন্তু এই বলে যদি ওজোর থাকে আল্লাহর কাছে তো ভালো কথা, আল্লাহর কাছে ওজোর বেশ করতে পারলে বোঝানো যাবে, কিন্তু মানুষকে বোঝানো যাবে, আল্লাহকে বোঝানো কঠিন আছে। কমন কথা হলো যে সময় করে আপনি কোরআন পাঠ করুন। পুরুষের জন্য পুরুষ মসজিদে গেলে মাসাল আদার হয়ে সাথে সাথে মসজিদে গেলে 15-20 মিনিট সময় পাওয়া যাবে, সেই ক্ষেত্রে দু চার পাতা পড়তে পারবো, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব যাদের অভ্যেস আছে খুব ভালো। আর যাদের অভ্যেস নেই, মানে ঠিক কিছু মানুষ আছে দেখবেন প্রায় মসজিদে দেখবেন, আমাদের যারা মসজিদে নামাজ পড়ে দেখবেন কোনো কোনো মানুষ আছে ফজরের নামাজে বিশেষ করে দেখবেন ফজরের পরে সুন্নতটা করছে, সুন্নতটা কখন করে, ফজর সুন্নত কখন করতে হয়, আগের করতে হয়, এটা আমার শুরু হয়ে গেলে পড়া যাবে। কিন্তু দেখবেন নির্দিষ্ট শ্রেণীর মানুষ, একই শ্রেণীর মানুষ ফজরের পরে সুন্নতটা পড়ছে, অভ্যেস হয়ে গেছে। এখন ফজর হচ্ছে কটায়, 4টায় ফজরের সুন্নত ফজরের পরে করছে, 10টার সময় সকাল 10টায় যদি ফজর হয় তবুও দেখবেন সে ফজরের সুন্নতটা ফরজের পরেই কেন বলতো, অবশ্যই চারটে কামত হবে তবে যাবো, সেরকম অ্যালার্ম লাগিয়ে দেখে দিয়েছি একামত হবে যাবো মসজিদে, এখানে তো মাইক্রোফোনে একামত হয় একামত হয় তাই না, একামত শুনলো মসজিদে গেল, এইরকম অফিস হয়ে যায়, এমন অফিস হয় যে ওই একই দাম একই রকম চলছে তাই না, বলে মানে এভাবে এরকম অভ্যেস হয়ে যায়, এরকম করা ঠিক না। বরং চেষ্টা করুন যাতে জীবনকে আপনি আর অগ্রগতি করতে পারেন, আপনার জীবনকে আপনি সুন্দর করতে পারেন। এই মাসে সকল মসজিদে ইমাম মুসল্লিগণ তাদের অন্যান্য মেনাবাজি ভাইদের হিজাব প্রাপ্ত মসজিদে দেখে সকল মসজিদে আল্লাহ আকবার, মাগরিবের সময় আর ফজরের সময় আমার মসজিদে জায়গা হয় না, কোনো কোনো দিন লোক দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে পারে না, জামাতে জায়গা নেই, কোনো কোনো দিন বাইরে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে নেয়, দেখেছেন আপনাদের মসজিদের অবস্থা। মালিয়ার আমি দাঁড়িয়ে তো বলছি বাইরে বেতারে বুঝতে পারবেন, মালিয়ার মানে কি সম্পূর্ণ প্যাকটা ভর্তি তাই না, মানে হাউস করুন একদম ভর্তি, রোজার মাস দেখে। কিন্তু এই যে ফজরের সময় এত ভিড়, এরা কি নামাজের জন্য, নামাজের জন্য এরা দেখেছিল না, কিছুদিন দেখেছিল সেহেরি খাওয়ানোর জন্য, এটা এসেছিল সেহেরির জন্য, নামাজের জন্য না, নামাজের জন্য উঠলে আজকেও পড়ত মসজিদ, নামাজের জন্য যদি উঠত তাহলে আজকেও মসজিদ ফুল হয়ে যেত, কিন্তু না নামাজের জন্য না, এরা সেহেরি খাওয়ার জন্য উঠেছিল। যাই হোক, তো সারা মাস দেখলাম মাশাআল্লাহ যান ভরে গেল, দেখে মুসল্লি দেখে যান ভরে গেল, এই সময়ে তাদের কাজ হয়েছে ইত্যাদি। যদি 12 মাসই আপনি এইভাবে নামাজ পড়তেন, মসজিদে আসতেন, জামাতে আসতেন, তাহলে কত সুন্দর না হতো। রমজানে বিভিন্ন ওয়াজ নসিহত শুনে অনেকে সংগ্রহ করে জড়ো হয়েছে, বাকি জীবনে ওয়াজ নসিহত শুনুন, আসুন আলে ওলামার সাহচর্যে, আসুন সঠিক দিক শিক্ষা করুন, বহু কিছু শিখেছেন, বহু ভুলভাল আছে জীবনে, সেগুলো সংশোধন করুন। নেক আমল বা কোনো সৎকর্ম আল্লাহ দরবারে কবুল হওয়ার কোনো কোনো নেই, আগে বলেছি আমলকারী কর্মের পরে পুনরায় অন্যান্য সৎকর্ম করে থাকে। সুতরাং রমজানের পর আপনার অন্যান্য নেক আমল করতে থাকা এই কথারই লক্ষণ বা দলিল যে আপনার রোজা তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে। রমজান বরকত মাস, আশা করি তওবা করেছেন, শর্তাবলী পালন করার সাথে। আর তার একটা শর্ত হল যে আপনি সংকল্প করবেন যে কোনো পাপ কাজে আর ফিরে যাবেন না, সেই সংকল্প দৃঢ় সংকল্প রাখবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।